الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. سورة الانفطار وتدرسي ایک مبارک تکنی باون مبارک پرجنت آلوچنا ہوئے چلو ایبار یہ تلاوت کرلام تیرہ نمبر آیت کے لیے شیش پرجنت انیس نمبر آیت پرجنت رب العالمین بولچن ان الابرار لفی نعیم نشچے پنوان نیکار لوکجن نیامتر مدھے آچن ایبن تھاکبن وان الفجار لفی جحیم اسب لوکجن جہنم میں تھاکبن يصلونها يوم الدين ترى جهنم قيامت الدين প্রবেশ করবে আর ওখানে বিদগ্ধ হবে জ্বলবে পুড়বে وما هم عنها بغائبين جهنم থেকে তারা পালাতে পারবে না جهنم থেকে অনুপস্থিত থাকতে পারবে না غائب থাকতে পারবে না অবশ্যই তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ তোমার কি জানা আছে কিয়ামতের দিন কি? ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ তারপর আবার বললেন তুমি কি জানো কিয়ামতের দিন কি? يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا যেদিন কেউ কারো বিন্দুমাত্র উপকারে আসবে না কিয়ামতের দিন। والامر يومئذ لله সেদিন সব রকমের নির্দেশ যাবতীয় নির্দেশ একমাত্র আল্লাহ হবে। এ হচ্ছে তার অর্থ। ইন্নাল আবরার আবরার শব্দ বা এর বহু বছর বড় নামী হল যারা বেশি বেশি নেক কাজ করে ভালো কাজ করে সবসময় চেষ্টা করে ভালো কাজ করে এরা হল বাপ এরা হল নেকবান নেককার পুণ্যবান ভালো যারা অসৎ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে আল্লাহর আপরমান থেকে দূরে থাকার চেষ্টা করে তারা হল বাপ। কারণ আপরমান থেকে যদি বাঁচে আর নেক কাজ করে তাহলে তারা কোথায় থাকবে? নিয়ামতে থাকবে, সুখময় জীবনযাপন করবে। যাদের মন ফ্রেশ ওরা হচ্ছে নেক কাজ। ঠিক না? ঠিক বলেন তো মন যদি ফ্রেশ হয় কোন চিন্তা নেই, দুশ্চিন্তা নেই, সুবহানাল্লাহ। আর মন হচ্ছে এরকম দোষে বসলে মন ঠিক নেই, মনে হয় আমার বিরুদ্ধে কথা বলছে। আর যদি তুমি নেককার হও তোমার ভিতরে আল্লাহর অভাব হবে, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত। হ্যাঁ, নেককার যদি হও তোমার মধ্যে যদি দুষ্টমি থাকে তবুও বলবে তো আপনার দামি, এটা সহজে হবে। ঠিক না? আমরা কালাল্লাহ পড়ি কিনা, কোরআন করিম পড়ি কিনা, কোরআনের অর্থ তো সবসময় না জানলেও অনেক সময় তো আমরা উত্তর শুনি, অনেক সময় পড়ি। যখন পড়ি দেখা যায় আল্লাহ বলছে গোলক কাজ করো না, দেখা যায় গোলক কাজ তো ভোটের ভিতরে আমাদের ভিতরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয় কিনা সবসময় সমান না, অনেক সময় ভয়ের সৃষ্টি হয়। তুমি যদি দাও তুমি যদি অসুস্থ হয়তো তোমার মনে ভয়ের সৃষ্টি নাও হতে পারে, কিন্তু অনেক মানুষ আছে তুমি দেখবে অসুখ কিন্তু আসলে অসুস্থ না, নট অ্যাসোসিয়েশন, এরকম অনেক মানুষ। কারণ মনের সংবাদ তোমার কাছে না, মনের সংবাদ আল্লাহর কাছে। আপনি যদি না ও আর কি, তাই জিতটা সবসময় কন্ট্রোলে রাখবেন, মনকেও কন্ট্রোলে রাখতে হবে, জিহ্বাকেও কন্ট্রোলে রাখতে হবে। তুমি একটা ভালো রুটি দিয়ে নাই ওই তো অথবা বাকি দেখছো অসত, যে বিষয়ে সে অসত কাজ করেছে ওই বিষয়ে তুমি বলো, এর থেকে বাইরে বলো। আমার কথা বুঝতে পারছেন? যে একজন লোক অনেক ব্যাপারে অসত কাজ করেছে এই বিষয়ে সে অসত কাজ করো, এই জন্য এই একটি অসত কাজের জন্য আপনি কি সব বিষয়ে তাকে বললে সে অসত? এটা হলো কিছু মানুষ এরকম যদি একটা দোষী যারা পুণ্যবান নেকরা তারা নিয়ামত থাকবে আর আছে, বাহ্যিক নিয়ামত পায় আর মনের নিয়ামত পায়। বাহ্যিক যে নিয়ামত ওইটা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত তা হচ্ছে মনের নিয়ামত। এজন্য যদি জানতো আমরা কোন অবস্থানে আছি, কিরকম শান্তি পাচ্ছি, তাহলে ওরা আমাদের সাথে তরবারি দিয়ে লড়াই করত। কারণ তারা রাজা বাদশাহ, তারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, কিন্তু শান্তি পাচ্ছে না। আর আমরা আল্লাহ দিকে করে আল্লাহ বিধিবিধান পালন করে আমরা শান্তি পাচ্ছি, তো ওরা অন্য সব রাজাদের সাথে প্রেসিডেন্ট বা এরকম প্রধানমন্ত্রীর সাথে সেনাপতির সাথে লড়াই না করে আমরা সাধারণ জনগণ আমাদের সাথে লড়াই করত, কারণ তারা শান্তি পাচ্ছে না, শান্তি আমরা পাচ্ছি। তাই আল্লাহ দিকের মাধ্যমে মন শাস্তি পায়, আল্লাহ বিধি লাইন বলুন। আপনি মনে করবেন না টাকা পয়সা শান্তি, টাকা পয়সা আলহামদুলিল্লাহ, কিন্তু আসল শান্তি আল্লাহ দিকের মধ্যে। কিসের শান্তি? আপনি দেখেন সওয়াব করে দেখেন কিরকম শান্তি, আপনি যখন সওয়াব করলেন এখন কি করবেন ঠেলে বলে সওয়াব, এই সওয়াব শান্তি নেই। যে সওয়াব করলেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, ওই সওয়াবে শান্তি পাবে। আপনারা প্রত্যেকেই মুসলিম আলহামদুলিল্লাহ, অনেক সময় দেখবেন আপনি হয়তো শৈতান, এটা কথা বললাম আমার মধ্যে শৈতানি আছে, সমাজে আজান শৈতানি, সবার মধ্যে শৈতানি দুষ্টানি আছে, সবসময় মানুষ মনে হয় না। যেমন হান বলায় ঘর থেকে বের হয়েছেন, আবু বকর রদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হল, আবু বকর রদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন তিনি যেমন বিমূর্ষ অবস্থায়, চিন্তিত অবস্থায়, বললেন হান্দা কি হয়েছে? তিনি বললেন না বাবা হান্দা হান্দা নাকি হয়ে গেছে। যদি সাহাবি মুনাবি হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? বললেন না বাবা হান্দা, আবু বকর বললেন তুমি কি মুনাবি, তুমি তো মুসলিম, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, কি মুনাবি? সুবহানাল্লাহ, আবু বকর যখন বললেন হান্দা কি, হান্দা উত্তরে দেহ উত্তর দিলেন, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি তখন আমাদের ইমানটা খুব তাজা থাকে, আর যখন বাড়িতে যাই ক্ষেত খামারে লিপ্ত হবে তখন ইমানটা লড়া বড় হয়ে যায়, বাচ্চাদের সাথে থাকলে ইমানটা দেখা যায় অনেকটা কমে যায়। তো তাই তো নোংরা কি বলে হয়ে গেছে, কি বলে নোংরা দেখেন তো সাহাবায়ে কিরকম চিন্তা করতেন, আর আমাদের চিন্তা হায়রে আজকে বেশ লাভ হয়নি, ঠিক না? এই সপ্তাহটা গেল, আগামী সপ্তাহ দেখি যারা ব্যবসা বাণিজ্য করে, এমনকি যারা বাইরে কাজ করেছে এরকমই চিন্তা। ইমানের চিন্তা তো এদের করলাম, বলেন তো ওই যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু সবসময় ইমানের চিন্তা, আর আমাদের চিন্তা সবসময় দুনিয়ার চিন্তা। তাহলে ওদের ইমানের সাথে আমাদের কোন তুলনা হয় না, ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই এইসব দর্শনে আসা। দেখেন তো আপনার এখন থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ইমানটা দেওয়া হবে, আমারও ইমানটা দেওয়া হবে। যে আলোচনা করে, যে আলোচক, যে শ্রোতা, সবার ইমানটা দেওয়া হয়। কোন অনুষ্ঠানে আছে একটা সাধারণ লোককে দেখে, আমি দেখলাম সাধারণ লোক, ওকে দেখে আমার ইমান বেড়ে যায়, সুবহানাল্লাহ। এই তো সেদিন কয়েকটা ছেলে আমি গত শুক্রবার দিলাম, কয়েকটা ছেলে সামনে অনুষ্ঠান, হ্যাঁ আগে যেমন দিনদারি বলতে আমার মনে হচ্ছে তেমন কিছু ছিল না, এই সেন্টারে আসার পরে আল্লাহ আপনাদেরকে ইমানি লাইনে অনেক অগ্রসর করেছেন। আপনাদের মতো কেউ তো আসেন এখানে, আসেন কি না বলছি আগে, তবে আমার সামনে দোষা ছিল, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছিল না, দাঁড়িয়ে কয়েক বছর সামনে বুঝছেন সুন্নতরিকার লেভাল করেছে। আমি তো দেখে তারা হয়তো খেয়াল করেনি, কিন্তু আমার ভিতরে এমন একটা জাগরণ সৃষ্টি হয়েছে, বলিতে সুবহানাল্লাহ, এই ধরছে এসে তারা কতটুকু উপকৃত হয়েছে। আর আমাকে যে আল্লাহ রাব্বুল তাদের সংস্পর্শে থাকা তুমি দিয়েছেন এই রকম মত হয় বলি আলহামদুলিল্লাহ। ইমান দেওয়া হয় কিনা, ভালো লোকের সাথে থাকলে ইমান তো দেওয়া। আচ্ছা শুনেন, হাঙ্গওয়ালা যখন বললেন আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে থাকি আমাদের ইমানের মর্যাদা অনেক বেড়ে যায়, যখন বাড়িতে আসি বাচ্চা কাচ্চা ঝামেলায় পড়ি তখন কিন্তু বুঝে যাবো একটা ইমান বড় হয়ে গেছে, তাই তো আমি মুনাফি করে গেছি। আপনি তখন কি বললেন, হ্যাঁ হ্যাঁ তাই তাই নাকি, তাহলে এরকম তো আমার হয় সুবহানাল্লাহ। বলে দেব এই উম্মতের সেরা নীতিকে যদি তার এরকম হয় তাহলে তো আমাদের হবে না, আমারও হবে আপনারও হবে। আমি বলি আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই আল্লাহ দরবারে আসা, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ রহমত রাসা। যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো না পেতেন তাহলে এই জায়গায় মজলিসে এসে কোরআন শোনার, আলোচনা শোনার জন্য, দিন শেখার জন্য আসা তৌফিক দিতেন না। আল্লাহ আমাদেরকে ভাগ সবাই তো সমান না, সবাইকে এখানে হজের জন্য আসেন, হাজির কইলে আপনার প্রয়োজন, আলাদা তো হয়তো আরো আসতে পারে, প্রশ্ন তো সমান। আচ্ছা আমি কি মানুষের মন আমি বেঁধে দিয়েছি, ওদের মনের সাথে সম্পর্ক কার? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এবারে আন্দোলন বলেন তাহলে যাই আল্লাহ রসুল সুমার কাছে, আমি যাব নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের তাদের যে মর্যাদা ওই মর্যাদা তো আমরা জীবনে পাবো না, তারা নবীকে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হলেই নবীর কাছে চলে যেতেন। হামদুল্লাহ বললেন আমি যাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু বকর বললেন তুমি যাও তুমি তো আমার মতো আছে, তাহলে আমরা দুজন মিশে চলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার এরকম সংস্পর্শে থাকি তখন আমাদের ইমান অনেক বৃদ্ধি পায়, আর যখন বাড়িতে যাই তখন তো বেশ কম হয়ে যায়, তখন আল্লাহ রসুল বললেন এ হান্দা সময়ের পরিবর্তনে বেশ কম হবেই, তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ইমান যেরকম হয় ওই রকম যদি তোমাদের ইমান এর মর্যাদা সবসময় থাকত তাহলে ফেরেশতাগণ এসে ডাইরেক্ট সরাসরি তোমাদের সাথে হাত দিয়ে দেবে। আচ্ছা বলেন তো তাহলে কি এরকম হবে? আল্লাহ তাই কাউকে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না। ওই কিছু লোক আছে নতুন করে নতুন আসলে অনুষ্ঠান হয়েছে, যখন ফতোয়া দিবে একদম চালিয়ে দেবে, একদম নতুন হলে এরকম হয়, খবরদার ফতোয়াবাজি তার সঙ্গে তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে সামলেন। আবার কিছু লোক আছে ওই বাইরে, একদিন আমার সেন্টারের সাবেক মুজির সাবেক মুজির সে আমাকে বললো, তুমি নাকি বলেছ মৌখিক নিয়ত চাইছে, মৌখিক নিয়ত হয়েছেন না, মুখিয়ে আমি কি করা যায় নাকি বলেছ? আমি বললাম ওটা কিরকম, আমি সে বিরুদ্ধে লড়াই করি আমি কি বলবো আবার? তখন আমি বললো আবার করে, আমি বললাম তাই মহামায় সে মনে করছে আমি তো মনে হচ্ছে জানি আমার ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে কিছু বলে যেটা দেখে আপনি সমীচীন নেন, তাহলে ওটা আমাকে যাচাই করবেন, তাহলে বুঝলেন সত্য মিথ্যা। আর যদি এরকম হয় যে যাচাই করার প্রয়োজন হয় দেখছেন, তাহলে যাচাই করবেন কি আমার, কারণ সব সময় যদি যাচাই করতে থাকেন তাহলে তো আমি দিয়ে এখানে এসেছি, ঠিক না? ঠিক বুঝতে পারেন কেউ আছে যে দোষ থেকে মুক্ত বিশেষ বিশেষ ব্যাপারে শেখ নুরুল ইসলাম রহমতুল্লাহ এই মসজিদে দোষ থেকে আমি তার দর্শনে উপস্থিত হয়েছি কত বছর আগের সংবাদ, হয়তো আঠারো বা উনিশ বিশ বছরের আগের সংবাদ, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার দর্শনে উপস্থিত হয় অনেক লোক এরকম বাইরে গিয়ে এমন কথা বলে যেটা আমি বলিনি, অর্থাৎ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি দর্শনে এক কথা বলেছেন সে বুঝেছে উল্টা আর ওটা গিয়ে কথা দিয়ে সামনে। তো কিছু মানুষ এরকম আছে আমার কথা সে বুঝেনি, যেমন অনেক সময় এরকম হতে পারে আমি বলেছি না সে মনে করেছে হ্যাঁ, উল্টা হবে কিনা তো মনোযোগ সহকারে শুনতে হয় তার হ্যাঁ না গ্রহ হয়ে যাবে, রাত্রি গ্রহ হয়ে যাবে। আচ্ছা তুমি বুঝি নাকি আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হামজা সাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সময়ে সময়ে বেশ কম হবে, ইমান সবসময় উপরে থাকবে না কম বেশ হবে, তাই তো রব্বুল আলামিন বলেছেন দেখেন মুমিনের পরিচয়, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহ জিকির করা হয় আল্লাহ দিনে আলোচনা করা হয় তখন ওজিরাত কুলুব তাদের হৃদয় কেঁপে উঠে, ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। আচ্ছা আপনাদের এরকম হয় কোরআন শুনলে হয় কিনা? মাশাআল্লাহ মসজিদে গেলেন যেমন খতিব খুতবা গেলেন অনেকটা হয়তো আপনারা বুঝেন না কিন্তু মনোযোগ সহকারে শুনলে অনেকটা বুঝে আসে না, আল্লাহ দিনের কথা যে বুঝে একটু ব্যাপার বলবো টনন নয়, অনেক মানুষ দেখেছি বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়া কিছু বুঝে না এমনি দেখি মাথায় ঝুঁকি হলে মাঝে মধ্যে কি বুঝে সোহান না বুঝে মন ধরতে পারে কারণ মনোযোগ সহকারে শুনছে আরো জানে না আল্লাহ বন্ধু আছে আল্লাহর কালাম যখন তাদের সামনে পেশ করা হয় এই তো আল্লাহর কালাম, আমি তো কোরআন থেকে বলছি আপনাদের ইমানে যখন তারা আছে আর কি করে তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা আল্লাহর জাতির উপর ভরসা করে, আমাদের ভরসা একমাত্র আল্লাহ, যে আল্লাহ জাতির উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন। আল্লাহকে ভয় করে বুঝেছি, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন এমন ভাবে যেভাবে সে কল্পনাই করে। আচ্ছা এরকম হয় কি আপনাদের? সেবা না হলে মাঝে মধ্যে তো হয়েছে, অবশ্যই আমি নিজে দেখতে পাচ্ছি, ও অনেকবার আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন তো ইউনুস আলী ইসলাম কে উদ্ধার করেছিল কে? আল্লাহ সালাম। কোন বীর কোন দেবের অমুক আর তমুক কোন সেনাপতি নিস কে উদ্ধার করল? وَذَنُّونِ إِذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرُ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ ذَنُّنِ الْقَسَوْنِ فَرَمْ এই ধন্যই হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। আমাদের দেশে কি হারে কেউ কেউ নাম আছে ধন্যুন? তাকে কি নাম ধন্যুন আছে? না নাই আছে আমার আছে রেকর্ড হচ্ছে তার নাম ধন্যুন। وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ذنون كشون وقت يونس عليه السلام كي تقول تين بارا كنت قال لك تغير هاي سولي كيرا ونكون عمي ذاك تغربنا أن لن نقدر عليه يا رجل الله تغربنا كي لكم نيان تنتك وقرنا ونو تغربنا নৌকা থেকে পড়ে গেলে পানি থেকে বড় মাছ আছে গিলে গেল তাই না? আচ্ছা মাছ গিলে বেরোছে কোথায়? সরাসরি গিলে বেরোছে নতুন, যখন মাছ গিলে বেরে কোথায় চলে যায়? একদম পেটে। এবারে কত না অন্ধকার পানির ভিতরে অন্ধকার, মাছের ভিতরে অন্ধকার, আবার যদি রাত হয়ে তাহলে রাত অন্ধকার, মাছের পেটের কয়েকটা অংশ একদম ভিতরে যদি হয় তাহলে কয়েকটা অন্ধকার। এত অন্ধকারের ভিতরে তিনি তোমার আর কাউকে ডাকলেন না, ডাকলেন একমাত্র রবকে, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সবাই জানেন তো বলেন তো একবার ডাকলেন বললেন আল্লাহ তুমি ছাড়া সত্য কোন ইলাহ নাই, সুবহানাকা আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি সব রকমের দুষ থেকে মুক্ত, তুমি শিরিক থেকে মুক্ত, কোন রকমের দুষ তোমার মধ্যে নেই, সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। রব আমি নিজেই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি যে নিজের কথা নিজের দুষ তিনি আল্লাহর কাছে পেশ করলেন, তো আমরা রবের কাছে দুষ পেশ করি কিনা? যখন আপনি দোয়া করেন রবের কাছে সেজদার অবস্থায় আত্তাহিয়াতুল পর অথবা সময়ের সময় হাত তুলে আল্লাহকে আল্লাহ আমি গুনাহগার মাফ করি না, এটা বলতে হয় না সবাই। আল্লাহ তো আল্লাহর কাছে খুব ভালো লাগে যখন বান্দা বলে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নিজে নিজের উপর দরণ করেছি, মোলা তুমি আমাকে মাফ করো, আল্লাহ পাক অবশ্য অবশ্যই তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা মুসা আলাইহিস সালাম। ওই যে কি থেকে মানে একটা ঘুষি দিলে সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব আমি আমার নিজের উপর জুলুম করেছি অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে ফাগফারাল্লাহ, আল্লাহ সাথে সাথেই তাকে মাফ করে দিলেন। তো বান্দা যখন আল্লাহকে বলেন ভাই আচ্ছা আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ মাফ করে দেয়, একটা মানুষ দোষ করেছে আর যদি ভাই আমি ভুল করেছি আর এরকম করবো মাফ করে দেন, যদি ভালো হয় কি বলছেন মাফ করে কিনা, কিন্তু সবসময় মাফ করার কথা না, এটা আরেক ব্যাপার বলছে তার কিছু মাফ করে দেবে, এমন লোক যে কোন এরকম করে না একদিন ভুল হয়ে গেছে তো দুটো হয়েছে না ওকে মাফ করা বরং আরো বসিস দেওয়া উচিত, সেটা নিজের দোষ বলেছে। অনেক পূর্বে একটা লোক আমাদের আগে যেন সেন্টার ছিল, সেন্টার সেন্টারের নিচে ওই হোটেল ছিল, নিজের একটা কেসেটের দোকান ছিল অনেক আগে, ওখানে একটা লোক কাজ করতো, এতে আমাকে বলেন সে আমাকে রশিদ ভাই বলতো রশিদ ভাই আমি কিন্তু আপনার বিরোধ করেছি আপনি আমাকে মাফ করুন। আমি বললাম সোহান আমি তো জানি না তুমি বিপদ করেছো, আমি বলবো কেন বাবা সাহ আমি জানি না কি নতুন আমি তাকে তোমার বুঝে লাগিয়েছি, কিন্তু আমার কাছে ডাকলো হয়তো সে কিছু বলেছে, তো যাকে বলেছিল সে হয়তো বলেছে এরকম ঠিক নাই বুঝতে পারছে হয়তো বলতে পারে, তো সে আমাকে এসে আমি জানি না কি বলেছে কি নাই বা কিসে ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে কি ওই যে হয়তো কোনো দল করে আর কি যখন আমি দিন আমি বিদায় করি তো তার দল করে এর থেকে আমি শিখে নেবো কিছু হবে না হয়তো এটি আমি বলে এটা শুনে তুমি যে আমার এটা বিদায় তোমার একে আঘাত থাকে তুই কি আমি তো বলেছি আর অন্য জেলা এটা ঠিক না ওকে ওর কাছে ক্ষমা চাষ তো সে আমার কাছে ক্ষমা দিলে আমি বলতে গেলে কি আসবো হ্যাঁ বলবো খালাস মা আমি তো জানি না তুমি কি বলতো আমি বলবো না তুমি কি বলতো এরকম মাঝে মাঝে এরকম লোক পাওয়া যায় তারা বুঝে না দূর থেকে বুঝে এরকম আসো কাছে এসো তারপরে দেখো কি দোষ আছে কিনা, আমি তো আর বলছি না দোষ নেই দোষ থেকে কেউ মুক্ত না যিনি নির্দোষ দোষ থেকে মুক্ত তিনি কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রশস্ত এক দোষ দেখেছো এই জন্য সব ছেড়ে দিবে না, আমাদের সকলকে সচেতন থাকা দরকার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যদিকে কেউ যদি এসে আপনার কাছে আরেকজনের বিপদ করে তো আপনি কিন্তু আপনি খুশি হবেন না আপনি তাকে বাধা দেবেন, কারণ যে লোকটি অন্যের বিপদ আপনার কাছে এসে করবে সে আপনার বিপদ আরেকজনের কাছে গিয়ে করবে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু মান লামা ইলাইকা লামা ফীকা ফাহজারহু, কেউ যদি তোমার কাছে এসে আরেকজনের চুগলি করে তাহলে খেয়াল রাখো কুসুম সাবধান তোমার চুগলি আরেকজনের কাছে গিয়ে করবে, এরকম যদি করেন না দ্বিতীয় আপনাকে যে বিপদ করবে না, আমার মধ্যেও দোষ আছে আপনার মধ্যেও দোষ আছে আমাদের সবার মধ্যেই দোষ কি একজন বিপদ করলো আপনাকে হ্যাঁ ঠিকই বলেছেন মাসা তোমার বন্ধু করে দেওয়া উচিত বিপদ করো ঠিক না বিপদ শুনো ঠিক না আর কিছু বলেন আল্লাহ কি বললেন ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আমি তার দোয়া কবুল করলাম আর তার থেকে বিপদ দূর করে দিলাম তাকে বিপদ থেকে উদ্ধার করলাম আর আমি এভাবে সমস্ত মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করি এবং করব বলে সুবহানাল্লাহ। তাহলে তারা কি বোঝা যাচ্ছে এই কালিমা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু এখানে কথা হলো আমার দেশে ওই যে লোকজন পয়সা দিয়ে এনে একসাথে জড়ো করে যেটা করা এর পক্ষে কোন দলিল নেই। আল্লাহ রসুল জীবনে এরকম কাউকে এনে হ্যাঁ অথবা কোন সাহাবি কোন খলিফা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম মেইন কোন সাহাবি এরকম করেনি, নিজে দোয়া করে। আচ্ছা আমরা সালাত করি আল্লাহুম্মা ইন্নী যালামতু সময় করেন কিনা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। কার কাছে বলেন আপনারা বলেন? আল্লাহর কাছে। না অমুকের কাছে, তমুকের কাছে, বাবার কাছে, দাদার কাছে, না আরেকজনকে বলেন হাজার সৌমি আন্তরিক তুমি আমার জন্য দোয়া করো। ওই জায়গায় দেখা যায় সালাতে সব নিজে নিজের জন্যই দোয়া করো, অন্যের জন্য দোয়া করে, দোয়া করি আলহামদুলিল্লাহ শুনলাম, কিন্তু নিয়ম থাকতেন। কিন্তু আপনি লাই দেখালেন পড়ালেন, লোকজনকে ভাড়া করে আনলেন, প্রত্যেকে এতবার পড়লো, তারপর প্রত্যেককে 600 টাকা অথবা 100 টাকা 200 টাকা এর পক্ষে দলিল কম। এসব বেদাত করেছি আগে, আল্লাহ মাফ করে। কোরআন হজম করায়, বুখারী হজম করায়, নিজে সবাই কোরআন পড়ে। অনেকে বলে আবার আমার মুখ তো না পাক না, যে হুজুরকে আর লিখি ওর মুখ পাক। আচ্ছা বলেন তো আপনার মুখ না পাক, আপনি কি আল্লাহ লম্বা? আপনি যত বড় ভালো হবেন যদি আল্লাহ দিকে রুজু করেন আল্লাহ পাক সাথে সত্য না মিথ্যা, আল্লাহ কি কিছু না দেয়নি? আপনি দেখবেন আপনার মা বাবাকে অথবা আত্মীয়জন দেখবেন যে সন্তান দুষ্টামি করে বেশি ওই সন্তানের প্রতি মা বাবার মহব্বত হয়ে বেশি। সত্য না মিথ্যা বাস্তব নাই, আমি বলছি আমার পক্ষে আপনারা দেখবেন যারা সচক্ষে দেখেছেন এরকম কেউ আছে বাস্তব যে সন্তান যে ছেলে দুষ্টামি বেশি শয়তানি আল্লাহ আর ঘুম নেই লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় গেল ছেলে ও শয়তান সন্ত্রাসি তো তুমি কি রইল কোথায় গেল ছেলে চলে গেল ঠিক না কিন্তু মায়ের ঘুম নেই সুবহানাল্লাহ মা কিরকম দেওয়া যাবে। আচ্ছা দেখেন মা যদি আপনার মা আপনাকে এত ভালোবাসে তাহলে রব্বুল আলামিন যে আরহামুর রাহিমিন ওই আরহামুর রাহিমিন আপনাকে কত বেশি ভালোবাসে। আল্লাহ ভালোবাসার সাথে কোন সৃষ্টির তুলনা হয়? তখন বুঝলো বাবা লোক বাবা কই তুমি দুষ্টামি করো আল্লাহ দিকে রুজু করো। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। লম্বা আলোচনা এসে দেখেছি শুধু ইন্নাল আবরার লাফি নাঈম থেকে নেকার যারা তারা নিয়মিতে আছে এবং নিয়মত লাভ করবে, দুনিয়াতেও নিয়মত পায় আখেরাতেও পাবে। কিন্তু দুনিয়ার যে নিয়মত বাহ্যিক যেসব নিয়মত আছে ওগুলো পায় আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটা নিয়মত কি মরের নিয়মত মনের শান্তি। এই দুই নিয়মতের মধ্যে মনের শান্তির যে নিয়মত এটা হচ্ছে বড় নিয়মত সুবহানাল্লাহ। মানে আমিল সালিহান মিন যিকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন যে ব্যক্তি নেক আমল করবে চাই সে নর হোক চাই নারী হোক যদি ইমানের অবস্থায় করে আমি তাকে সুন্দর জীবন দান করবো, হায়াতান তাইয়্যিবা ভালো জীবন দান করবো, উত্তম জীবন দান করবো। আর আরেকটা এই যে উত্তম জীবন এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর আরেকটা হচ্ছে আখেরাতে আমি তাকে উত্তম বদলা দান সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো জীবন দুনিয়ার জীবন ইন্নাল মাআ লাফী নাঈম এগুলো নিয়ে আরেকটা ওয়া ইন্নাল ফুজ্জার লাফী জাহিম ওয়াসাদুজুন জাহিম অর্থাৎ জাহান্নামে। আবার দেখা যায় ওয়াসাদুজুন দুনিয়াতে জীবন যারা জাহান্নামে জাহান নামে না থাকলে দুনিয়াতেই শুধু মনের জ্বালা আর জ্বালা, শান্তি নাই শান্তি নাই, অশান্তি আর অশান্তি, কারণ ভিতরে আল্লাহর জিকির নেই। আমার উনি বলেছেন ওই ব্যক্তি যে আল্লাহ জিকির করে আর ওই ব্যক্তি যে আল্লাহ জিকির করে না, এই দুইজনের উদাহরণ জীবিত আর মৃতের মতো, জীবিত আর মৃতের মতো। যার ভিতরে আল্লাহর জিকির আছে সে জিন্দা, আর যার মধ্যে আল্লাহ জিকির নাই সে মুর্দা, শান্তি নাই শান্তি নাই। তাই আমরা সবাই শান্তি পাওয়ার জন্য আল্লাহ জিকির করব, ঠিক না? সলাৎ করবো, সর্বোত্তম জিকির কোনটা? সলাৎ, সলাৎ সর্বনাম, সলাৎ ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, ইয়াদ রাখবেন, সলাৎ ছেড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। যার মধ্যে সলাৎ যত বেশি আছে, যত সুন্নত মোতাবেক আপনি সলাৎ আদায় করবেন, নবীর তো লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মধ্যে শান্তি আসবে, আপনি আল্লাহর ওলি হবেন। وان الفجار لفي جحيم اكثر فاجيبতে অসুস্থতে ঠিকানা কোন জায়গায়? জাহিম। দুনিয়াতে আমি ইয়ে দেখালাম, নজির দেখালাম দুনিয়া লইয়ে, যে জাহান নামে দুনিয়াতে কুটি কুটি দেখার মালিক, কিন্তু শান্তি নাই, ভিতরে যাও অন্তর অন্তর গিয়ে দেখো একদম শান্তি নাই। وان الفجار لفي جحيم যাবে কই? জাহান নামে ইয়াসনাউনাহা কোন দিন? ইয়াউম আদ-দীন, কিয়ামতের দিন। ওনার মানা জবাব কি? জাহান নাম থেকে পালাতে পারবে না, পড়বে না আল্লাহ সইয়ে বকশিস আমাকে দিয়ে দিন একটু, হবে নাকি? দুনিয়ার জেল থেকে অনেকে বের হয়ে যায়, বিভিন্ন রকমের সংসার তৈরি করে, কিন্তু আদালতের জেল থেকে কেউ বের হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে জাহান নাম থেকে নাজাত দিন, আর সকলকে জান্নাত দিন, বেশি বেশি করে চাই যায় আল্লাহ তবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি আল্লাহ কেমন আল্লাহ আমাকে দুনিয়া হস্ত করলাম না, আর এই যে দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই যে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কানা আকসারু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন তাহলে কি এই দোয়া? এই জন্য দেখেন এই দোয়া আমরা যখন বেতুল্লাহ তওয়াফ করি, কারণ যদি এই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে করলাম তো, আখেরাতে করলাম তো, জাহান্নাম থেকে নাজাত দুইবার বলে করেছে কে আমাদের দিন কি বিচার দিবস কি তুমি জানো? যেদিন কেউ কারো কোন উপকার করতে পারবে না, ওই যে ঘরে আবার নিয়ে গেছে তীর্থরাইয়া নিবে হবে, আল্লাহ কি বললো না আমি কেউ কারো কোনো লাভ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন নিয়ম ক্ষেত্রিক, আল্লাহ ওলি হন নিয়ম ক্ষেত্রিক সুপারিশ করবেন, কিন্তু আগে আগেই বলে আমার মুনির যত আছে সবাইকে আমি হবে সেই জন্য এখান থেকে সার্টিফিকেট পেয়ে গেছে। কোন ব্যক্তিকে আমরা সার্টিফিকেট দিতে পারবো না জান্নাতের, জান্নাতের সার্টিফিকেট মালিকে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন, বুঝতে পারছেন? ওদের ব্যাপারে আমরা বলবো এনারা জান্নাতি, কিন্তু আমার নিজ পক্ষ থেকে মনে হয় অমুক জান্নাতি অমুক জান্নাতি না, তবে আশা বলতে পারে আর ইনশাআল্লাহ লোকটি আল্লাহ মাফ করবে, এই লোকটি এরকম ছিল ভালো ভালো ছিল, হ্যাঁ রাখা এটা মনে রেখা, কিন্তু তুমি বললে না এই লোকটি যদি জান্নাতে না যায় তোমার কে যাবে ভাই? তোমার কাছে কারণ তুমি জানো না, কারণ আমাদের জীবনের প্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের উদ্বোধনী ইফতেতাহ করা হবে তিন ব্যক্তির মাধ্যমে, একজন আলিম জানেন আপনারা, আর আরেকজন হাজার শহীদ দানশীল, আর আরেকজন শহীদ। এই তিনজনের মাধ্যমে জাহান্নামের উদ্ঘাটন, জাহান্নামের উদ্বোধনী করা হবে। নাউজুবিল্লাহ, কেন? ওরা আল্লাহর দিন প্রচার করেছে, আল্লাহর দিনের জন্য করেছে, দানশীলতা দেখিয়েছে। মানুষ যেন বলে আমি দানশীল, মানুষ যেন বলে আমি শহীদ, মানুষ যেন বলে আমি বড় আলিম, বড় মুফাসসির, বড় বক্তা, আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাহলে বুঝে গেল যে কোনো ইবাদত আমি করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এরকম যেন না দুনিয়াও পাই, দুনিয়াও পাবো আর আখেরাতও পাবো, দুইটা হবে। ইবাদত হবে কেটে আল্লাহর জন্য। তো কেউ কেউ বলে কি বলো ইবাদত কোন কিছু দুনিয়া আমার হয় নাকি, এরকম বলে না। আপনার আগে হাদিস শুনেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হ্যাঁ এটা হয়, দুনিয়াও হবে আবার আখেরাত নাকি। এবার কেউ আপনি সওয়াব পড়েন, যদি কেউ বলে আমি সওয়াব প্রণাম আল্লাহর উদ্দেশ্যে কি আমার কবিকে দেখে এটা বলবে আমি কি আল্লাহ বলি হবে মাস হাসবুল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু দেশে কিরকম যায় পড়াশোনা করে মানুষ বলবে তো সুস্থ জগৎ কোন সুস্থ জগৎ যদি থাকলো হস্তা করলো না তাই হজ করলাম হয় হবে। তাহলে এবার একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, তাই আমরা সবাই চেষ্টা করবো আমাদের নিয়ে যেন হারিস হয়, আমার নিয়ে যেন হারিস থাকে, আমি চেষ্টা করবো, আপনিও চেষ্টা করবেন, আর একে আপনি যেন দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সকলের নিয়ে হারিস করে দেয়। আপনারা দোয়া করবেন, আমার নিয়ে যেন আল্লাহ হারিস করে, বুঝতে পারছেন? দোয়া করবেন, বেশ বড় বড় চেষ্টা করে দরকার নেই। একমাত্র আল্লাহর উদ্দেশ্য করো, আল্লাহ যদি তোমাকে পাড়িয়ে দেয় কোন সৃষ্টি তোমাকে নামাতে পারবে না, সুতরাং মিথ্যা। আর যদি তোমার তোমাকে আল্লাহ বিচ্যুত করতে চায় কোন সৃষ্টি তোমাকে ইজ্জত দিতে পারবে না, কারণ মালিক যেতে মালিক তুমি না, মালিক যেতে মালিক ইউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লাহ। কাল কিয়ামতের দিন নির্দেশ একমাত্র আল্লাহর থাকবে, ইমানের রুকন কিয়াম আল্লাহ প্রতি ঘোষণা দেওয়া হবে আজকে রাজত্ব কার, কেউ কিছু বলতে পারবে বলবে নাকি আমি বাচ্চা হুম আর আমি প্রধানমন্ত্রী হুম আমি প্রেসিডেন্ট হুম, কেউ বলবে নাকি না লিল্লাহি ওয়াহিদুল আহাদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী রব্বুল আলামিনের রাজত্ব থাকে কাল কিয়ামতের দিন। দুনিয়াতে তো আল্লাহ পাক মানুষকে একটু ক্ষমতা দিয়েছেন, তাই না? আছেন না ক্ষমতা বর্তমান এই জায়গার মালিক মালিক সালমান, এরপর গেছিলেন কে মালিক আব্দুল্লাহ, এর আগে গেছিলেন মালিক পা, এর আগে গেছিলেন অমুক, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে এইটা, এরপর আর একটা, ওইটা আরেক ব্যাপার, রাজনৈতিক ব্যাপার আমি কিছু বলছি, উদাহরণ দিচ্ছি, কেউ যেন না বলে রাজনৈতিক কথিত রাজনীতি নিয়ে আমি মাথায় করি, কিন্তু কিছু তো ধারণা রয়েছে, ধারণা তো থাকবে, ওইটা আরেক ব্যাপার। এই যে ভয় আল্লাহ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু কি আমাদের দিন ধরো এরকম ক্ষমতা থাকবে? আপনি মনে করেন বর্তমানে এক জায়গায় কাজ করে আপনি সুপারভাইজার, হালকা একটু নেতৃত্ব আছে, আছে কিনা? আপনি অফিসে কাজ করেন, আপনার হালকা নেতৃত্ব মূল, যে যে স্থানে আছে, আমি আমার স্থানে, আমার হালকা নেতৃত্ব আছে, আপনি আপনার স্থানে, আপনার হালকা নেতৃত্ব আছে, আবার আমরা সবাই যদি গৃহকর্তা হই তো আমাদের নেতৃত্ব মূল আছে কিনা? كلكم راعي وكلكم مسؤول عن رعيته كنت كي عمد الجنابيش كل التي تنعي صاحب التي تنعي مطرو الله رب العالمين والأمر يومئذ لله تيام رسيدي كي مهي قولي كي عمد الدين كي جينا الله مالو الزلق بي كي عمد الدين جينا الله مدى الشفر كي شجر شطار ركا الله مدى الشفر كي طوفي جانا الله مدى الشفر كي مافكو مدى مواباك كي مافكو الله مدى مواباك كي رحمكو আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে হায়াত তৈবা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আল্লাহ আমাদের দাদাদাদি নানানি নিকটে কি দূর রাখিও, আমাদের উস্তাদ করুন, আমাদের ছাত্র করুন, হায় আল্লাহ।